পাতে সে ছিলে চোখের আলোতে, হারিয়ে ফেলেছি এক ঝলকে, তবু তুমি ছিলে চোখের কোণে, আগলে রেখেছি বড় যতনে। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, এটাই কি প্রণয়ের অনুভূতি, তাই কতটা পথ খুঁজে ফিরেছি। হঠাৎ তোমার ছায়াবান, তাই ভুলে গেছি ছিল যা পিছুটা। ভালোবেসেছি তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। ভালোবাসা তো হয় না মনের বিপরীতে, মাঝে মাঝে তোমাকে বুঝি না কেন, তোমায় ঘিরে যে কত বেদনা। এসো না তুমি আধা ভুলে আলোতে, জুড়িয়ে নেব মায়া চাদরে। ভালো তোমাকে প্রথম চোখের আলোতে, এসেছো যখন ছিলে হৃদয় জুড়ে প্রতিক্ষণে। জি দেখাবে, হ্যাঁ আসি। হ্যাঁ এসো না তুমি আধা ভুলে আলোতে, জুড়িয়ে নেব মায়া চাদরে। ভালোবেসেছি তোমাকে প্রথম, অনেক দুঃখের একটা রাত হওয়ার কথা ছিল। শুভ্রর সাথে সম্পর্কটা শেষ হয়ে গেল ফাইনালি, অনেক মন খারাপের রাত হওয়ার কথা এটা। অথচ আমার মনে কি একটা অদ্ভুত ধরনের খুশি লাগছে, যেন অনেক দৌড়ে অবশেষে ট্রেনটা ধরতে পারলাম। কি হয় একটু স্বার্থপর হলে, কি হয় শুধু নিজের কথা ভাবলে? সবাই তো ভাবে, আমি যে চাই না এমন তো না, আমিও চাই।